পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কুরাইশের আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের, অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।